हरे हरे कबे हरे हरे हरे कबे हरे तोमाय पाबो आमि पाशे मन तोमाय भालोबाशे मन तोमाय भालोबाशे कथाय कथाय दिन चले जाए कथाय कथाय दिन चले जाए तोमार स्वप्न राते आशे मन तोमाय भालोबाशे मन तोमाय भालोबाशे मन तोमाय भालोबाशे मन तोमाय भालोबाशे তোমারি মনের বনে প্রেম হরিণি কত খুঁজি আজ তবু কাছে পাইনি তোমারি চোখের ওই বাঁকা চাহনি বলে কথা লেখে প্রেম কাহিনী সাগর বলে আকাশ বলে সাগর বলে আকাশ বলে তোমার স্বপ্ন চোখে ভাসে হায় মন তোমায় ভালোবাসে মন তোমায় ভালোবাসে মন তোমায় ভালোবাসে মন তোমায় ভালোবাসে আমারি রাতের বুকে জোছো না তুমি বুঝেও কেন যে হায় বোঝো না তুমি প্রেমেরই আলোতে ওগো সূর্যমুখী সারা বেলা তোমাকে রাখবো সুখী মেঘে বলে বৃষ্টি বলে মেঘে বলে বৃষ্টি বলে তোমার ছবি চোখে ভাসে